বলো নাগর ধারি, বলো নাগর ধারি, মন রহো না তুম, মন সে বলো তুম, মন রহো না তুম, মন সে বলো তুম, আরে টুট হি জানে দো, হামরি খুমারি, বলো নাগর ধারি, বলো নাগর ধারি, বলো নাগর ধারি, বলো নাগর ধারি। প্রেম কি মছলি হুঁ, প্রেম মে রহুঁগি, তেরে পানি কে বিন না জিউঁগি, প্রেম কি মছলি হুঁ, প্রেম মে রহুঁগি, তেরে পানি কে বিন না জিউঁগি, পাস বুলালো জো চাহে করালো, পাস বুলালো জো চাহে করালো, বনকে তুমারি মে তো দাসি রহুঁগি, বনকে তুমারি মে তো দাসি রহুঁগি, কেসা ইয়ে কর্জ দিয়া হ্যায় পিয়াজি, কেসা ইয়ে কর্জ দিয়া হ্যায় পিয়াজি, চুকতি নাহি হ্যায় মুঝসে উধারি, বলো নাগর ধারি, বলো নাগর ধারি, বলো নাগর ধারি। মন কে খুলনে লগে হ্যায় ধাগে ইয়ে তন কে, দেখ রহি হুঁ ভিতর মে মন কে খুলনে লগে হ্যায় ধাগে ইয়ে তন কে, ছাপ তিলক সব ছিনতে হি যায়, বতাও তুম হি কেসে খুদ কো বচায়, ছাপ তিলক সব ছিনতে হি যায়, বতাও তুম হি কেসে খুদ কো বচায়, খুসরো কি বেটি হুঁ কে, দরিয়া পার করুঁগি, ডুব কে দরিয়া পার করুঁগি, বাঁসুরি কা মোহে রাগ বনা লো, হোঁঠ সে তেরে বহতি রহুঁগি, হোঁঠ से तेरे बहती रहूंगी। कुछ तो जतन करो अब तो मुरारी, टूट ही जाने हमारी खुमारी। बोलो ना गिरधारी, बोलो ना गिरधारी, चुकती नहीं है मुझसे उधारी। बोलो ना गिरधारी, बोलो ना गिरधारी, बोलो ना गिरधारी, बोलो ना गिरधारी।